একটু জোরে বলো। আমার নাম শোভন, আমার বাড়ি বহরমপুর, রাজশাহী। বহরমপুর ব্যাংক কলোনিতে থাকি আমরা। আমার পরিবারের সদস্য 5 জন, আমরা 3 ভাই বোন, আমি হচ্ছে 3 নাম্বার। তোমার আব্বা মা কি করেন? আমার মা গৃহিণী আর বাবা হচ্ছে ঠিকাদারে ব্যবসা করে। আচ্ছা, তোমার স্কুল লাইফ সম্পর্কে কিছু বলবা, কবে ভর্তি হয়েছিল, প্রথম স্কুলের ঘটনা কিছু? হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস 2-তে সর্বপ্রথম। স্কুলটা ছিল আমার হচ্ছে পদ্মার পাড়েই, একদম পদ্মার পাড়ে রিহার্বি স্কুল, রিহার্বি হাই স্কুল। তো সেই স্কুলে একটা ঘটনা আছে ভর্তি হওয়ার সময়। তো স্কুলটায় যখন আমি গেলাম, সেই মুহূর্তে আমার কাছে একদম নতুন। ছোটবেলায় কিছু দোলনা ছিল স্কুলের সামনে, দোলনায় উঠা উঠা নিয়ে কিছু ঘটনা। সেটা হলো প্রথম দিন উঠেই মারামারি লাগাই গেছিল, ছোট ছোট বাচ্চা, তখন মারামারি লাগাই দিয়েছিলাম যে কে আগে উঠবে এই নিয়ে। তো এই নিয়ে একটা মজার একটা ঘটনা আছে। আমি উঠছি, আমার পিছে একজন আছে। তো ওই শ্বশুরিতে যখন আমি উঠলাম, দেন হচ্ছে নেমে পড়লাম, আমার গায়ের পরে ওই ছেলেটা পড়েছে, এমনভাবে পড়েছে যে আমি পড়ে গেছি উল্টে। তখন ওই ছেলেটাকে আমি একটা মেরেছি। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে ওর মাকে ডেকে নিয়ে আসছে। ওর মা তখন এসে আমাকে চিল আমার উপরে চোটপাট দেখাইছে। তখন আমার বাবা বলছে, না আমি তোকে স্কুলে ভর্তি করব না। কিন্তু আমি তখন আবার ওই যাতে কাঁদতে কাঁদতে বলেছি যে হলো না, আমি স্কুলে ভর্তি হব। তো এরকম একটা মজার একটা ঘটনা, প্রথম দিনের। প্রথম দিন, একদম প্রথম দিনই। তারপরে মিউচুয়াল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, ওই স্কুলটা হচ্ছে প্রাইমারিতে কত দূর ছিল? প্রাইমারি একদম এসএসসি পর্যন্ত, মানে ক্লাস 10 পর্যন্ত আমি ওই স্কুল থেকে এসএসসি দিয়েছি। তো স্কুলে তারপরে পরবর্তী ক্লাসে যখন গেলা, পরবর্তীতে ওই ক্লাসের কোনো ছেলেদের সাথে তোমার বন্ধুত্ব গড়ে উঠেছিল? হ্যাঁ, অনেক বন্ধুত্ব, অনেকজন ছিল, বেশিরভাগই আমি আমার এই এলাকারই, বহরমপুরেরই। আমরা প্রায় 10 জন 15 জন ছিলাম, সবগুলো একই সাথে ছিলাম, একই সাথে, তাদের নাম মনে আছে? সবার নাম মনে আছে, নাম বলার দরকার নেই, তাদের সাথে যোগাযোগ আছে এখন? এখনো যোগাযোগ আছে, সব আমরা একসাথে বড় হয়েছি, একই ক্লাসে পড়েছি, একই এলাকার। আচ্ছা, স্কুলে খেলাধুলা বা কালচারাল কোনো অ্যাক্টিভিটিস ছিল না তখন? হ্যাঁ, আমার ছিল, আমার ছিল, আমার রেকর্ড আছে, সেটা হলো আমি দৌড়ে, দৌড় প্রতিযোগিতাতে যতবার আমি নাম লিখাইছি, ততবারই আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকতাম দৌড় প্রতিযোগিতায়। আচ্ছা, আর প্রতিবার আমি, প্রতি বছর 2টা থেকে 3টা আমার পুরস্কার থাকতোই, কি পুরস্কার দিত? প্লেট, ডিনার সেট বা বাটি সেট, এই টাইপের। যখন তুমি প্রাইজ পুরস্কার নিয়ে বাসায় আসতে, তোমার আব্বা আম্মা কেমন খুশি হতো? অনেক খুশি হইতো, বিশেষ করে আম্মা অনেক খুশি হইতো। তো সেই সময়তে এলাকা তো তোমার তো ম্যাক্সিমাম বন্ধু হচ্ছে বলছো যে একই এলাকার ছিল, হুম এলাকার স্কুল থাকে না যে স্কুলের বন্ধু আছে, আবার এলাকারও কিছু বন্ধু আছে। হুম তো আছে। এলাকার বন্ধুদের সাথে কোথায় আড্ডা দিতা বা খেলাধুলা করতা মাঠে, এরকম কিছু মনে আছে? এলাকার এলাকার বন্ধুদের সাথে দেখা হতো স্কুলে যাই, স্কুলে যেয়ে দেখা হতো, আবার ওদের সঙ্গে আমরা স্কুল থেকেই বাসে চলে আসতাম। আসার পর বিকাল 4টার দিকে যখন বাসায় আসতাম, তারপরে আবার একসাথে ওই 5টার দিকে মাঠে, খেলার মাঠে দেখা করতাম, কোন আবারও খেলতাম। কোন খেলা মাঠে? আমাদের বাসার পাশেই একটা মাঠ ছিল, সে মাঠে আমরা প্রায় 6 জন, 6 জনের মতন একসাথে খেলতাম সব সময়। কি খেলতা? ক্রিকেট খেলতাম, তারপরে গোল্লা ছুট খেলতাম, এই টাইপের খেলা খেলতাম। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে লোকাল কিছু খেলা আছে হ্যাঁ, না? লোকাল কিছু খেলা, গোল্লা ছুট বাদে আর কি কিছু আছে মনে আছে তোমার? গোল্লা ছুট, তারপর হচ্ছে গোস্ত চুরি যেটাকে বলে, হ্যাঁ, তারপর হচ্ছে হাইড অ্যান্ড সিক, এটা হচ্ছে বাংলাতে টিপটাপ বলে, হ্যাঁ লুকাচুরি, লুকাচুরি, মানে একজন চোর হবে বাকিজন লোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই টাইপের। তারপরে চোর পুলিশ খেলতাম। আচ্ছা, খেলাধুলা করতে গিয়ে যেমন একটা স্কুল জীবনে প্রথম দিনের ঘটনা বললো, এরকম কোনো ঘটনা ঘটছে যে এমন পর্যায়ে চলে গেছে যে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। আমার খুব ভাবে মনে আছে যে ওটা ছিল সম্ভবত 2005 কি 2006 সাল। খেলার মাঠে বিকেলবেলায় আমি খেলতে গেছি, খেলতে যে আমরা খেলছি হচ্ছে গোল্লাছুট। তো গোল্লাছুটে কি হয় যে হলো ওপর পর্যায়ের দেওয়াল ছুঁয়ে চলে আসতে হয়, পালায় চলে আসতে নিজের ঘরে। তো সেক্ষেত্রে আমি কি হয়েছে যে এবার ওদের পালা, যে ওরা আমাদের এপারে দেওয়াল ছুঁয়ে পালাবে। সেক্ষেত্রে একজন আসছে খুব জোরে ধরায় আসছে, আর আমি ওকে হাত বাড়ি একদম হাত সোজা করে ধরতে গেছি, আর ওর পুরো বডির চাপ আমার হাতে পুরো এসে পড়েছে। সঙ্গে সঙ্গে আমার হাতের কবজি এর জায়গায় হাড়টা ফেটে গেছিল। তারপরে আমি, এটা ঠিক সন্ধ্যার কিছু আগ মুহূর্তে, হাত অনেক ব্যথা, কিন্তু আমি বুঝতে পারিনি, ছোট ছিলাম, বুঝতে পারিনি যে আমার হাত ভেঙে গেছে। আমি বাড়িতে এসে যখন সন্ধ্যার সময় ফ্রেশ হয়ে লিখতে বসেছি, আম্মা লিখতে বসাইছে, হোমওয়ার্ক করতে বসাইছে, সেই ঠিক সেই সময় আমি লিখতে পাচ্ছি না আম্মার সামনে, কারণ আমার হাতে অনেক ব্যথা। ঠিক ডান হাত, ডান হাতে লিখি আমি, হাত ভেঙে গেছিল না ফেটে গেছিল? ফেটে গেছিল। আচ্ছা, তো ফাটা কর আমি লিখতে পারছিলাম না। তখন আমি বোনকে দিলাম যে হলো আমাকে এই লেখাটা একটু লিখে দে। সেই মুহূর্তে আম্মা আমাকে গেছিল কী হয়েছে হাতে, যে হাতে ব্যথা, কী হয় ব্যথা বললাম। দেন ওই রাত্রে আমি হচ্ছে লিখতে পারলাম না, হাত ব্যথা নিয়ে সারা রাত পার করলাম কোনো রকমভাবে। সকালবেলায় ডাক্তার দেখিয়ে এক্স রে করে দেখলো যে আমার হাড় ফেটে গেছে। তারপরে তো 1 মাসের জন্য ব্যান্ডেজ। এটা হলো আমার ছোটোবেলার একটা বড় দুর্ঘটনা। কোন ডাক্তারের কাছে গেছিল মনে আছে? না, এটা ঠিক মনে নাই। কি নিয়ে গেছিল? এটা নিয়ে গেছিল আব্বা, নিয়ে গেছিল। তারপরে স্কুল লাইফ পার করে কলেজ লাইফ, কলেজ লাইফ, কলেজ স্কুল লাইফে একটা ঘটনা আছে, সেটা হলো আমি ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত একটা স্কুলে পড়েছি। ওই স্কুল থেকে যখন আমি বের হই, বের হয়ে আমি ছোটোবেলাতে তো স্কুল থেকে সিএনবি পর্যন্ত হেঁটে হেঁটে আসতাম। তো সিএনবিতে হেঁটে হেঁটে এসে ওখানে রিক্সা নিতাম, রিক্সা নিয়ে বাসায় আসতাম। তো সিএনবি মোড়ে দাঁড়ায় থেকে যতক্ষণ রিক্সা তো পাই না পাইতাম, ওই মুহূর্তে সিএনবি থেকে কিন্তু ডিগ্রি কলেজ, নিউ ডিগ্রি কলেজ দেখা যেত। ক্লাস 6-এর পর থেকে ক্লাস 10 পর্যন্ত, মানে 4টা বছর আমি শুধু একটাই আশা ছিল যে আমি স্কুল লাইফ পার করে আমি নিউ ডিগ্রি কলেজে ভর্তি হব, যে হবে হোক না কেন আমি নিউ ডিগ্রি কলেজে পড়ব, খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, আল্লাহ কীভাবে কীভাবে মিলাই দিয়েছে। আমি এসএসসি পাশ করেছি, পাস করে পয়েন্টের দরুনে আমার সিটি কলেজে ফার্স্টেই নাম আসছিল মেরিট লিস্টে। সিটি কলেজে যেদিন ভর্তি হয়েছি, ঠিক সেদিনই বিকেলবেলায় আমার ডিগ্রি কলেজেও নাম চলে আসছে। তারপরের দিন আমি সেই সিটি কলেজে ওটা ক্যান্সেল করে, ভর্তি ক্যান্সেল করে আমি নিউ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। তারপরে নিউ ডিগ্রি কলেজে ভর্তি হলো। হ্যাঁ, কলেজ লাইফের কোনো ঘটনা? কলেজ লাইফে তেমন কোনো ঘটনা নাই, কারণ কলেজ লাইফ 2টা বছর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, খুব শর্ট টাইমে পার হয়ে যায়। বিশেষ করে ফার্স্ট ইয়ার খুব শর্টে পার হয়ে যায়, মানে টিউশন প্রাইভেট পড়তে পড়তেই, হ্যাঁ পার হয়ে যায়। নতুন নতুন কলেজ, ক্লাস করব না, একটা ক্লাস বাং করি, হ্যাঁ আবার একটা ক্লাস করি, এভাবে নতুন কলেজ, তো নতুন ফার্স্ট ইয়ার এমনি পার হয়ে যায়। তারপরে কলেজ লাইফ শেষ করে, কলেজ লাইফ শেষ করে 1টা বছর বসেছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি রাজশাহী ভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে হয়তোবা হবে, প্রথমবার হয়নি, হয়তোবা দ্বিতীয়বার হবে, এই আশায় আমি বসেছিলাম। দেন তারপরও আমি চান্স পাইনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তারপর দ্বিতীয় বর্ষেই আমি হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটি, রাজশাহীর বরেন্দ্র ভার্সিটিতে আমি ভর্তি হয়ে যাই। বরেন্দ্র ইউনিভার্সিটি এটা কাজলাই প্রাইভেট কাজলাই, ইউনিভার্সিটি হ্যাঁ। মেন ক্যাম্পাস না? হুম হুম আচ্ছা, তো ওইখানে এখন কোন ইয়ারে আসবো, কোন সেমিস্টারে আসবো? ওইখানে আমার হচ্ছে 4 বছরের যে বিএ অনার্স, আমি ইংলিশে অনার্স করেছি, সেটা আমার 4 বছর লেগেছে, আমি কমপ্লিট করে ফেলেছি। তো এমনিতে তুমি কি পছন্দ করো, খেলাধুলা, গান বাজনা, ঘোরাঘুরি, গান? হ্যাঁ, এর মাঝখানে একটা কথা আছে, সেটা হলো আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার বন্ধুরা যেমন হচ্ছে কি হলো ওই সময় সাইকেল পছন্দ করতো, ওর বাবাদের কাছে সাইকেল চাইছে যে আমি আমাকে একটা সাইকেল কিনে দাও, আমাকে ওই রকম সাইকেল কিনে দাও। হ্যাঁ, সবাই সবার মতো কিনেছে, কিন্তু আমি কখনো সাইকেল কিনিনি বা ইচ্ছাও হয়নি। আমি আমার বাপকে বলেছিলাম, বাবাকে বলেছিলাম যে আমাকে একটা টেনিস ব্যাট কিনে দিতে, আমার টেনিস খেলা খুব শখ, লং টেনিস। লং টেনিস? হ্যাঁ, আচ্ছা, এই লং টেনিস খেলা খুব শখ ছিল। আর ওই সময় 2006 সাল কি 7 সালের দিকে, ওই সময় একটা ব্যাটের দাম, টেনিস ব্যাটের দাম ছিল প্রায় 4,500 টাকা, ওই সময় অনেক দাম ছিল এটাই। টেনিস ব্যাটের দাম অনেক হ্যাঁ, অনেক কস্টলি ছিল, আর সেই সময় 4,500 টাকা অনেক ছিল। তো সেই ধরনে আমার বাবা আমাকে বলেছিল যে হচ্ছে না, এত দাম দিয়ে কিনতে হবে না, তুমি ভেঙে দিবা, এই ধরনের কথা বলেছিল। তারপরে সেই শখটা আমার মাটিয়ে গেছে কিনে দেয়নি? না, মন খারাপ হয়নি তখন? হ্যাঁ, তখন হয়েছিল, এখনো হয় মাঝে মাঝে, এই তো। এমনি গান বাজনা পছন্দ করো? গান বাজনা ঠিক তেমন পছন্দ করি না, গান শুনো না? গান শুনি, কি টাইপের গান শুনো? খুব একা থাকলে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যান্ডের গান শুনি। সিনেমা দেখতে পছন্দ করো? হ্যাঁ, সিনেমা দেখতে অনেক পছন্দ করি, কি টাইপের সিনেমা ভালো লাগে? রোমান্টিক, অ্যাকশন, অ্যাকশন, থ্রিলার? অ্যাকশন, থ্রিলার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার? ম্যাজিক, এই টাইপের মুভি দেখতে খুব ভালো লাগে। তো রাজশাহীতে তোমার বাড়ি, তো তোমার রাজশাহীর কোন কোন এলাকা বা জায়গা ঘোরার জন্য তোমার কাছে খুব পছন্দ? হ্যাঁ, রাজশাহী শহর আমার অনেক ভালো লাগে, তার মধ্যে রাজশাহী শহরে বিনোদনের স্পট হিসেবে এমন কোনো জায়গা নাই, তারপরেও আমাদের পদ্মার পাড় অনেক সুন্দর একটা জায়গা। পদ্মার পাড়ে বিভিন্ন জায়গা তৈরি হয়েছে, যেমন টি বাঁধ, তারপরে হচ্ছে গার্ডেন, এই দুটা জায়গা বিশেষ করে আমার খুব পছন্দ। পদ্মাগড়ে বিজিবি? হ্যাঁ, বিজিবি, এই জায়গাগুলো আমার অনেক পছন্দ। আমি টি বাদে বা বিজিবিতে গার্ডেনে প্রায় টাইমই যাই, বেশিরভাগ সময় ওখানে যাই, খোলামেলা জায়গা, ভালো লাগে। তোমার পছন্দের খাবার কি, কি খেতে পছন্দ করো? পছন্দের খাবার হচ্ছে আমার ফাস্টফুড টাইপের যদি হয়, সেক্ষেত্রে বার্গারটা আমার খুব পছন্দ, আর পেস্ট্রিটা, এই দুইটা জিনিস আমার খুব পছন্দ। আর যদি ভারী খাবারের দিকে আসি, তাহলে মাটন, গরুর মাংস, এটা হলো আমার ফেভারিট। কিছুদিন আগে যে করোনার সময় গেল, সেই সময় আর কিছু ঘটনা মনে আছে যে কিভাবে সময়টা পার করতাম? হ্যাঁ, খুব ভালোভাবে মনে আছে করোনার সময়টা। করোনার সময় স্কুল কলেজ সবই বন্ধ ছিল, শুধুমাত্র বাসায় থাকতাম, সারাটা দিন বাসাতে থাকতাম, বের হওয়া বলতে বাসার সামনে টুকুটা একটু হাঁটাহাঁটি করতাম। কোনো সময় খুব খারাপ গেছে, খুব বোরিং এক কথায়, না কোথাও যাইতে পারতাম, না কোথাও কিছু করতে পারতাম। আমি ওই সময় বেশিরভাগ সময় মুভি দেখে পার করেছি, সকাল থেকে ঘুম থেকে উঠেও মুভি দেখেছি, ঘুমানোর আগ পর্যন্ত আমি মুভি দেখে ঘুমিয়েছি, এভাবে আমার সময় কেটেছে। আচ্ছা, বর্তমানে মানে দ্রব্য মূল্যের যে দাম, এগুলোর বিষয়ে তোমার কি অবস্থা? বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম, এটা অনেক বেশি, অনেক। একটা সাধারণ মানুষের দিক থেকে যদি ভাবতে যাই, একটা দিনমজুর, সে দিনমজুর সারাদিনে যা ইনকাম করছে, কিছুদিনের আগের একটা ঘটনা বলি, এক রিক্সাওয়ালা, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না সে রিক্সা চালায়, তার প্রফেশনাল ব্যবসা এটা। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, কৌতূহলবশত আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কি রিক্সা চালান? না ভাই, আমি রিক্সা চালাই না, আমি চাকরি করি একটা বুথে, বুথে দারোয়ান। আমার সারাদিন চাকরি থাকে হাফবেলা 6 ঘন্টা, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি চাকরি করি। তারপরে আমি কি করব, বর্তমান যুগে জিনিসপত্রের এত দাম দ্রব্যমূল্যের, যে আগে আমি বসে থেকেছি কিন্তু এখন আমি বসে থাকতে পারছি না। আগে আমি 6 ঘন্টা কাজ করলে আমার হয়ে গেছে, কিন্তু এখন আমাকে 12 ঘন্টা প্রায় কাজ করা লাগে 24 ঘন্টাতে। মানে কিছুদিন আগেও তার বুথে চাকরি করে যে ইনকামটা হতো, সেই ইনকাম দিয়ে তার সংসারটা বা তার চলতো, জীবনটা চলে যেত, খুব ভালো চলতো। কিন্তু বর্তমানে জিনিসপত্রের দাম হঠাৎ করে কয়েক মাস বাড়াতে আপনার হচ্ছে ওই যে সন্ধ্যা থেকে যে রাত 10টা বা 11টা পর্যন্ত যে সময়টা, এই সময়টা আগে অবসর কাটাইতো, পরিবারকে সময় দিত, কিন্তু এখন তা না, এখন সে রিক্সা চালায় ওই টাইমটুকুতে। রিক্সা চালায় যেন বসে না থেকে কিছু একটা টাকা আসে, মানে যে আগে যে ইনকাম করতো সেই ইনকামে এখন তার চলতেছে না, চলছে না, একদমই চলছে না, যার কারণে সে হচ্ছে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছে। সেটা এটা তো গেল একটা হচ্ছে দিনমজুর। আর একটা যদি মধ্যবিত্ত পরিবারের দিকে আসি, তাহলে একটা মধ্যবিত্ত পরিবার কিন্তু আগে 1 মাসের জন্য বাজার করতো, যে আমার 5 লিটার 1 মাস চলে যায়। কিন্তু বর্তমানে কিন্তু আর তা নাই, বর্তমানে সে 1 লিটারকেই মনে করেন যে হলো 10 দিন চালাই দিচ্ছে। এটা হলো মধ্যবিত্ত, না সে কারো কাছে চাইতে পারছে, না কারো কাছে হাত পাততে পারছে। দ্রব্যমূল্যের দাম এতই বেশি যে বর্তমানে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যদি ধরতে যাই, অনেক বেশি। একটা মানুষকে, তার যদি আগে 20-30 হাজার টাকার চাকরি করে তার পরিবার তার নিজের সংসার সে চালায় নিয়েছে, কিন্তু বর্তমানে এটা অসম্ভব 20,000 টাকায়। তার যদি 30,000 টাকাও এখন থাকে, যে হলো চাকরি করে সে ইনকাম করছে, তাও সে সে পরিবারটাকে সঠিকভাবে চালাতে পারবে না। আচ্ছা, এখন তো ফুটবল বিশ্বকাপের সিজন চলতেছে, ফুটবল বিশ্বকাপ, ফুটবল খেলা দেখো? হ্যাঁ, ফুটবল খেলা দেখি। যদি একটা পার্সোনাল কোয়েশ্চেন, কোন টিমকে পছন্দ, খেলা ভালো লাগে? আমি ব্রাজিলকে সাপোর্ট করি। আমি যখন বুঝতে শিখেছি, আমার খুব ভালো মনে আছে যে আমি ক্লাস 8-এ যখন পড়ি, তখন থেকে আমি ব্রাজিলকে সাপোর্ট করি, কেন জানি না, তবে আমি তখন থেকেই এখন পর্যন্ত 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি এখন পর্যন্ত ব্রাজিলকেই সাপোর্ট করি, কারণ ব্রাজিলের খেলা আমার খুব ভালো লাগে। আমার ফেভারিট 3টা প্লেয়ার, তাদের নাম হলো পেলে, রোনালদিনহো আর কাকা। বর্তমান সময়ে ব্রাজিলের সবথেকে ভালো প্লেয়ার নেইমার, তাকে কেমন লাগে? ভালো লাগে, তার খেলাও অনেক ভালো লাগে। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময়ের বক্তব্য পেশ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ভালো থেকো। আচ্ছা।